সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততার প্রয়োজন দেশ গড়তে, সততার প্রয়োজন সুখে মরতে, সততার প্রয়োজন দেশ গড়তে, সততার প্রয়োজন সুখে মরতে, সততাই আনবে সোনালী জীবন, সততাই আনবে সোনালী জীবন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততার প্রয়োজন দেশ শাসনে, সততার প্রয়োজন সব বাসনে, সততার প্রয়োজন দেশ শাসনে, সততার প্রয়োজন সব বাসনে, সততাই দুর্নীতি করবে দমন, সততাই দুর্নীতি করবে দমন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততার প্রয়োজন সব নীতিতে, সততার প্রয়োজন খোদা ভীতিতে, সততার প্রয়োজন সব নীতিতে, সততার প্রয়োজন খোদা ভীতিতে, সততাই শক্তি রাখবে শরণ, সততাই শক্তি রাখবে শরণ, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন, সততার প্রয়োজন দেশ গড়তে, সততার প্রয়োজন সুখে মরতে, সততার প্রয়োজন দেশ গড়তে, সততার প্রয়োজন সুখে মরতে, সততাই আনবে সোনালী জীবন, সততাই আনবে সোনালী জীবন, সততারই আজ বড় প্রয়োজন, সততারই আজ বেশি প্রয়োজন।